বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় শ্রোতা মণ্ডলী, এখন শুরু হচ্ছে বাংলাদেশ ছাত্র হিজবুল্লাহ নাহদাতুল উম্মাহ ইংলিশ মিডিয়াম ক্যাডেট মাদ্রাসা শাখার জুলফিকার হামদ নাত ও গজল পরিবেশক দলের পরিবেশনায় হামদ নাত ও ইসলামী সঙ্গীতের প্রথম অ্যালবাম জাগরণ এক। ওই মদিনার বাদশা তুমি নবী সরওয়ার, ওই মদিনার বাদশা তুমি নবী সরওয়ার, শান্তি নিয়ে এলে তুমি ধুলির ধরার পর। ওই মদিনার বাদশা তুমি নবী সরওয়ার, ওই মদিনার বাদশা তুমি নবী সরওয়ার, শান্তি নিয়ে এলে তুমি ধুলির ধরার পর। ওই মদিনার বাদশা তুমি নবী সরওয়ার, ওই মদিনার বাদশা তুমি নবী সরওয়ার। জগত ছিল ডুবন্ত ঘোড়া ধারে আচ্ছন্ন, জগত ছিল ডুবন্ত ঘোড়া ধারে আচ্ছন্ন, মানব ছিল অশান্ত একে মারিত লোকন্য, মানব ছিল অশান্ত একে মারিত লোকন্য, তোমার আগমনে গেল ঘুচে অন্ধকার। ওই মদিনার বাদশা তুমি নবী সরওয়ার, ওই মদিনার বাদশা তুমি নবী সরওয়ার, শান্তি নিয়ে এলে তুমি ধুলির ধরার পর। ওই মদিনার বাদশা তুমি নবী সরওয়ার, ওই মদিনার বাদশা তুমি নবী সরওয়ার। তোমার হাতে অশান্তি দূর হলো সব ভুল ভ্রান্তি, তোমার হাতে অশান্তি দূর হলো সব ভুল ভ্রান্তি, তোমার সাথে সাহাবা বিজয় করলো পাকাবা, তোমার সাথে সাহাবা বিজয় করলো পাকাবা, শত্রু সনে লড়াই করতে ধরলে তলোয়ার। ওই মদিনার বাদশা তুমি নবী সরওয়ার, ওই মদিনার বাদশা তুমি নবী সরওয়ার, শান্তি নিয়ে এলে তুমি ধুলির ধরার পর। ওই মদিনার বাদশা তুমি নবী সরওয়ার, ওই মদিনার বাদশা তুমি নবী সরওয়ার। রোম পারস্য ইরানে দিন পোষালে সবখানে, রোম পারস্য ইরানে দিন পোষালে সবখানে, সারা জগতে সামনে তোমারি যুগে কায়েম হয়, সারা জগতে সামনে তোমারি যুগে কায়েম হয়, শান্তি দিয়ে বললে ভুবন মিটিল হাহাকার। ওই মদিনার বাদশা তুমি নবী সরওয়ার, ওই মদিনার বাদশা তুমি নবী সরওয়ার, শান্তি নিয়ে এলে বাদশা তুমি নবী সরোয়ার, ওই মদিনার বাদশা তুমি নবী সরোয়ার, শান্তি নিয়ে এলে তুমি ধুলির ধরার পর, ওই মদিনার বাদশা তুমি নবী সরোয়ার, ওই মদিনার বাদশা তুমি নবী সরোয়ার, ওই মদিনার বাদশা তুমি নবী সরোয়ার, ওই মদিনার বাদশা তুমি নবী সরোয়ার।